بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আজকে যাকাতুল ফিত্র সম্পর্কে আলোচনা করব। যাকাতুল ফিত্র হলো ফরজ, ফিত্রাত যাকাত আদায় করা ফরজ। فرضها رسول الله صلى الله عليه وسلم على المسلمين، الله رسول صلى الله عليه وسلم مسلمان দের উপর ফরজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাজকে ফরজ করেন কিংবা কোনো কাজ করার নির্দেশ দেন, তাহলে এটি হচ্ছে আল্লাহর নির্দেশ। মান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল। وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. رسول جادين تاغوهنكم আর যা করতে নিষেধ করেন তাকে তা থেকে দূরে থাকুন। এই যাকাত ফিত্র যাকাত ফরজ হলো বড় ছোট নর নারী স্বাধীন পরাধীন সকল মুসলমানের উপর। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র ফরজ করেছেন, যাকাতুল ফিত্র মিন রমাদান, রমজান শেষ হওয়ার পরে তো হয়, ফরজ করেছেন এক সা খেজুর কিংবা এক সা জব। পরাধীন স্বাধীন নর নারী ছোট বড় সকল মুসলমানের উপর। وامر بها ان تؤدى قبل خروج الناس للصلاه নির্দেশ দিয়েছেন ঈদের দিন সালাতের জন্য বের হওয়ার আগে তা আদায় করা হবে। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে, সেই বুখারীর 1503 নম্বর, মুসলিমের 984 নম্বর। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র ফরজ করেছেন এক সা, শব্দ বুঝতে হবে, এক সা ফরজ করেছেন। আর এক সা মানে কি? এক সা খেজুর, এক সা শাইর, আর পরবর্তীতে আসছে বিশ্ব এ বিষয়ে আলোচনা। তো এক সা খাওয়া খেজুর জব দেওয়ার নির্দেশ দিয়েছেন। আচ্ছা, এই যাকাতুল ফিত্র ভ্রূণ, যে বাচ্চা মায়ের পেটে আছে মায়ের জরাইতে, তার উপর ওয়াজিব না। তবে যদি তার পক্ষ থেকে আদায় করা হয় তাহলে অসুবিধা নেই, কারণ ফাকাদ কানা আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু আনহু ইখরিজুহা আনিল হাম, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু মায়ের পেটের বাচ্চা থেকেও ভ্রূণের পক্ষ থেকেও আদায় করেছেন, এই জন্য জায়েজ। মানে চার মাস পার হয়ে গেলে, চার মাস পার হয়ে গেলে তো বাচ্চা হয়ে যায়, রোহ চলে আসে, তো এই সময় আদায় করবে। ويجب اخراجها عن نفسه وكذلك عن من تلزمه مؤونته من زوجة او قريب اذا لم يستطيع اخراجها عن نفسه. واجب হলো সে তার নিজের যাকাত আদায় করবে, ফিত্রার যাকাত, আর যাদের বেবারের দায়িত্ব তার উপর তাদের পক্ষ থেকে আদায় করবে। যদি তারা নিজেরা যাকাতুল ফিত্র আদায় করার মতো সামর্থ্য না রাখে, যেমন তোমার স্ত্রী, অনেক সময় স্ত্রী ধনী হবে কিনা, তোমার ছেলে ধনী, তারা নিজেরা আদায় করতে পারবে, তাদের পক্ষ থেকে যাকাতুল ফিত্র আদায় করা ওয়াজিব না। এজন্য বলছেন اذا لم يستطيع اخراجها عن انفسه. এবারে যদি فان استطاعوا فالاولى ان يخرجوها عن انفسهم لانهم المخاطبون بها اصلا. যদি তারা নিজেরা নিজেদের পক্ষ থেকে ফিত্র যাকাত আদায় করতে পারে তাহলে এটাই উত্তম। নিজে কামাই করছে তো কেন বাপের পকেট থেকে নেবে? তৌফিক দেয় সহ, কিন্তু কথা হলো একই পরিবারে যদি হয়, একই ফ্যামিলি, আর মুরব্বী আদায় করে দিয়েছেন, তাহলে স্পষ্ট হয়ে যাবে বড় যিনি আদায় করে জিম্মেদার অভিভাবক আদায় করে দিয়েছেন, হয়ে গেছে ইনশাআল্লাহ। ولا تجب الا على من وجدها فاضله زائده عما يحتاجه من نفقه يوم العيد وليلته زكاه الفطر ওই ব্যক্তির উপরই ওয়াজিব হবে যে ঈদের রাত আর ঈদের দিন খাবার খাওয়ার মতো তার সামর্থ্য আছে সে যাকাত আদায় করবে এক দিন এক রাত। এবারে যদি এক সাখ তার সে আদায় করতে না পারে বলছেন কিতাব থেকে আলোচনা পেশ করছি, তো বলছেন এক সাথ ফরজ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে সে যদি একসা পরিমাণ খাবার তার কাছে নাই আদায় করতে না পারে তাহলে কম হলে আদায় করবে যতটুকু আছে ততটুকু, দুঃখের ব্যাপার অনেক মানুষ ধন্যবাদ হয়েও জাকাতের ফিতর খায়, আর মানুষের লুপ্ত সামনে যখন দেখবে আবু কাস 300 কত হচ্ছে বাংলাদেশ প্রায় 7,000 টাকা। আচ্ছা বলেন তো এটা যাই নিজের জন্য রাখা, তবে যদি সে দিয়ে কেউ কেউ আছে এরকম ফেলে চলে গেছে মানুষ বুঝে না কাকে দিবে সে বুঝে না, তো এই অবস্থায় আপনার জন্য খাওয়া যায় শুনে না, এ তো আপনি সমর্থ আপনি ধনী, আপনি হয়তো কি করতে পারেন ঈদের মধ্যে মন্টন করে দিতে পারেন আপনার জিম্মা আদায় করতে পারেন এটা বলা যায়, কিন্তু আপনি নিজে খাবেন আল্লাহ মাফ করুক। আগে আমরা দেখতাম এখনো আছে, এখন তো বাংলাদেশেও যেসব ভিখারি ওরা ধনী গান টান গায় পয়সা জড়ো করে, আর প্রকৃত ধনী পায় না প্রকৃত মিসকিন এখনো বাংলাদেশে মানে অনেক জায়গায় পাওয়া যায় না, মেন মেন সব জায়গায় না কোনো কোনো জায়গায় পাওয়া যায় না, খুঁজে খুঁজে বের করতে হয় সৌদি তো বাদ দিন বাংলাদেশেও পয়সা বেড়ে গেছে মানুষের, তো গরিব ঈদ উল ফিতর এর যাকাত রমজান লাস্টে যে যাকাত ঈদ উল ফিতর আদায় করতে হয় এর আসল উদ্দেশ্য হলো যেন ঈদ উল ফিতরের দিন গরিবেরা একটু ভালো অবস্থায় থাকে আরেকজনের কাছে গিয়ে হাত না পাতায় আর তারা একটু খুশি খুশি করে, এছাড়া আপনি দেখালেন তার প্রতি সহানুভূতি, আর আরেকটা জিনিস আপনার সিয়ামে যেসব ত্রুটি বিচ্ছুতি হয়েছে আল্লাহ এই যাকাতুল ফিতর ফরজ যাকাত আদায় করার কারণে আল্লাহ আপনার গুনাহ তাও মাফ করবেন, দুইটা জিনিস। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিলসাইমি মিন আল-লাগবি ওয়ার-রাফাতি ওয়া তু'মাতান লিল-মাসাকিন, ফরজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা যাকাত ফরজ করেছেন طهرة للصائم صائم رجدار کے پاک قرار جنو نجے پاک ہو لے کتے کے کسے تکے من اللہ ہو اور توہین کاج کرنو جگلو کرو چھے اسمیل کاج کرنو جگلو کرو چھے اگلو تکے پاک قرار جنو اللہ رسول صلی اللہ علیہ وسلم زکاة الفطر فرض کرو چھے آر کی طعمتا للمساکین اس کندر خبار خوار جنو তাহলে দুটি কারণ ফিতরে যাকাত আদায় করো, এক গুণা মাফ হবে রোজার ত্রুটি, আর আরেকটা মিসকিনদের খাবার। ফমান আদাহা ক্বাবল আস-সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ক্বাবল আস-সালাহ বলতে কোন সালাত? ঈদের সালাত। ঈদের সালাতের আগে যে কেউ এটি আদায় করবে এটা হবে মাকবুল যাকাত, এই ঈদের সালাতের আগে আদায় করতে হবে। আর যদি এটা ঈদের সালাতের পরে আদায় করা হয় তাহলে এটা হবে সাধারণ সাদাকা। তাই জরুরি হলো ঈদের সালাতের আগে আদায় করা। এবারে কথা হলো আপনি কি আদায় করবেন? জিনসুল ওয়াজিব ফিল ফিতরা ফাহুয়া তাআমুল আদামিয়্যিন মিন তামরিন আও বুররিন আও রুজ্জিন আও আযাবিবিন আও আকিতিন আও গায়রিহা মিন তাআমি বনি আদম। মানুষ যেসব খাবার খায় ওগুলো প্রধান খাবার, চাই খেজুর, চাই গম, চাই চাউল, চাই কিশমিশ, চাই পনির ইত্যাদি, সব এলাকা সমান না। কোন কোন এলাকায় ভুট্টা প্রধান খাদ্য আছে কিনা? ভুট্টা প্রধান খাদ্য। আমাদের দেশের প্রধান খাদ্য না খেজুর, চাউল বুঝে দরকার, শুধু পয়সা হলে হবে না। এই জন্য চাল সরাসরি চাল দেবে বাংলাদেশ অথবা বঙ্গভূমি বাংলাদেশ, বুঝতে পারছ? কলকাতা যেগুলো প্রধান খাদ্য, কেরালা প্রধান খাদ্য, পাকিস্তান ওখানে তারা পাঞ্জাব অথবা সুভাষ সরহাদ ইত্যাদি, এগুলি প্রধান খাদ্য কি? গম, ওখানে গম দিবে। সৌদিতে চাউলও চলে খেজুরও চলে, কিন্তু তবুও এখানে প্রধান খাদ্য তারা বর্তমান মনে করে কোনটা? চাউল। খেজুর তো আলহামদুলিল্লাহ, কিন্তু আসল খাবার দেখা যাচ্ছে সৌদিতেও চাউল। এই চাউল দিবেন কিংবা যে কোনো একটা দিলে হবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আদায় করা হয়েছে। কিন্তু বেশি স্পষ্ট তাম দেখবেন সামনে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র রমজানের যাকাতুল ফিত্র ফরজ করেছেন এক সা খেজুর কিংবা এক সা জব। আর ওই সময় জব ছিল তাদের খাবার। বর্তমানে জব কেউ খায় না, সৌদিতে খায় প্রচুর খাদ্য মনে হয়। শাহির চিনেন আপনার? শাহির প্রচুর খাদ্য, শাহির কবুতর ওগুলো খায়, কিন্তু সাধারণত আদম সন্তান খায় না। যেখানে খাবে আলহামদুলিল্লাহ ওখানে ওইটি। তো ওই সময় ওদের খাবার ছিল জব। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, কুননা নুখরিজু ইয়াউমাল ফিত্রি ফি আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআম। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাকাতুল ফিত্র বের করতাম এক সা খাবার। মূল্য বলেননি, যদি আলেমদের মতবিরোধী ইখতিলাফ, অনেকেই বলেছেন জায়েজ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা খাবার ফরজ করেছেন, মূল্য ফরজ করেছেন। আপনি কেন যাবেন মূল্যতে? ঈদের দিনের একটা নিদর্শন হচ্ছে যাকাতুল ফিত্র। পয়সা তো আপনি সবসময় দিতে পারেন, সদকা খয়রাত, আর যাকাতুল ফিত্র দিবেন খাবার, কেন ঝামেলা যাবেন? জায়েজ না জায়েজ? যদি আপনি খাবার দেন কেউ বলবে না নাজায়েজ, ঠিক না? হানফি বলবে না নাজায়েজ, যারা বলে মূল্য দিলে নাজায়েজ ওরা তো বলবেই না, আর যারা বলে মূল্য দেওয়া যায় তারাও যদি যদি খাবার বের করে পরে বলবে না নাজায়েজ, আর যদি আপনি মূল্য দেন তো ইবনে উসাইমিন রহমতুল্লাহ ফতোয়ার লিবাস সৌদি আরবের ওলামাদের এখনো চাইছ না, একটা কথা বলবো কোন কোন কথা বলার দরকার নেই, অনেক ওলামা বলছে কি মূল্য দিলে হবে না, তো আপনি কেন দেবেন মূল্য, মূল্য না দিয়ে খাবার। বলছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, তখনকার আমাদের খাবার ওকানা তাআমুনা, আমাদের খাবার ছিল জব, কিশমিশ, পনির আর খেজুর। রাওয়াহুল বুখারী 1510 নম্বর হাদিস। তো এই যে তিনি বলছেন আমাদের খাবার ছিল, তো বর্তমানে আমাদের খাবার চাউল, এই চাউল দিবেন নিজ নিজ তৌফিক অনুযায়ী, বেশ ভালো না বেশ খারাপ না মিডিয়াম মধ্যম ভালো, কিন্তু যদি তুমি উন্নতটা খাও তুই দিবি তৌফিক অনুযায়ী, সে খায় মিডিয়াম একদম লো সে তার তৌফিক অনুযায়ী। فلا يجزي إخراج طعام البهائم لأن النبي صلى الله عليه وسلم فرضها طعمة للمساكين لا للبهائم وصل خبر غير قرار جائزنا برطمالي جدي أمر منيكري أي خبر قشو ما نشتر أنت خانا تجد دمن جمن جوب جوب دمن نا جوب كي خانا সাধারণ চাইখানে আর কি বলছি, তুমি যদি কোন কোন জায়গায় চলে তো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, যে এলাকায় চলে ওটা দিবেন না, যে এলাকায় চলে ওখানে চলেন, এখানে চলছে চাউল চাউল দিবেন, তো প্রচুর খাবার দিতে নাই যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের জন্য খাবার দানের নির্দেশ দিয়েছেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা হয় মানুষের জন্য প্রচুর জন্য বলেননি। এমনি ভাবে কাপড়, বিছানা, বাসনপত্র ইত্যাদি ফিতরা যাকাতের পরিবর্তে বের করা জায়েজ না, বিছানা দিয়ে দিল টাকা দিয়ে কিনে করে কিনা ওইটা না করলে ওইটা করে যাকাত, সাধারণ যাকাতের যদি এরকম করে শাড়ি দিয়ে দে আবার যাকাতের শাড়ি আছে হাফ, আমাদের দোকানে যাকাতের শাড়ি পাওয়া যায় আপনার জাকাত যত হবে তত আপনি গুনে গুনে দিবেন, 1 লাখের পরিবর্তে 1 লাখ থেকে কত হয় 2.5 লাখ, 40 লাখ 1 লাখ, আপনি গরিব দিয়ে বন্টন করবেন, হয়তো নষ্ট করবেন না, পয়সা দাম বেড়ে গেছে শাড়ি দিয়ে হুম লুঙ্গি দিয়ে হুম, তাকে তুমি দাও 500 টাকা 200 টাকা, কত বললাম 100 টাকা দাও সরকার থেকে, সে তার হিসাবে সে বের করবে, তার প্রয়োজন সে খরচ করবে, তুমি দিয়ে দিয়েছ কম দামি শাড়ি নিয়েই পড়তে পারে না, আমি শুনেছি এরকম অভিযোগ একদম পাতলা দিয়ে একদিন পড়েছে মনে হয়েছিস, তোমাকে কে বললো দিতে টাকার বদলে টাকা দিবে, 1 লাখের পরিবর্তে স্বর্ণের বদলে এরকম, রূপার বদলে এইরকম, তোমাকে কে বলছে টাকা দিতে, বলছেন মানুষের খাবার ছাড়া যাকাতের ফিতর হিসাবে কাপড়, বিছানা, বাসনপত্র, আসবাবপত্র এগুলো বের করা জায়েজ না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার কি ফরজ করেছেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস নির্দিষ্ট করেছেন এর বাইরে যাওয়া জায়েজ না জায়েজ, না জায়েজ আলহামদুলিল্লাহ। এমনি ভাবে খাবারের মূল্য দেয়া জায়েজ না, দিলে হবে না, লা তুজজি ইখরাজ কিমাতিত তাআম, খাবারের মূল্য দিলে এটা আদায় হবে না, কারণ এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন তার বিরোধী কাজ, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, এটা হলো মূল দলিল সব ক্ষেত্রে, তুমি এমন আমল করতে পারবে না এমন কাজ করতে পারো আমল যে আমলের পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ নেই, আর এখানে কি নির্দেশ خوارج القرآن نردش نردش نہیں ہوتی کی خوارج القرآن نردش آپ نے خبر نہ دیئے دلیں ملو قرآن غریب در فائدہ ہوئے بیشی کی رکن غریب در فائدہ ہوئے بیشی وہ کے دن اپنی چاہو اپنی بیشی فائدہ ہو جائیں نہ نبی کریم صلی اللہ علیہ وسلم بیشی فائدہ ہو جائیں دیکھیں قربانی شمار قربانی دیا بیش بکاری نہ ملے لے ہو بکاری کیوں جی دی بولنا بکری ایک ٹکن دے برطمان دوس ہزار بھاو جا لگے جائے تو آرو بیشی سا سات ہزار آٹھ ہزار دوس ہزار بھاو ہزار پندرہ ہزار تو ہمیں بکری نہ دیے سب سمجھتا ہوں گوشت تو ایمنی کھاچی ایک ہزار ریگولر نہ دلے ہوگی سا غریبদের মধ্যে বন্টন করে দিব হবে কুরবানি ফরজ যাকাত কিরা যাকাতুল ফিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরজ করেছেন আপনি এটা আগে বলেন গরিবদের মধ্যে টাকা বন্টন করে দিবেন এটা নিজ পক্ষ থেকে আমল হচ্ছে এটা যুক্তিযুক্ত হলো যুক্তিযুক্ত হলো ওরা নিজেদের পক্ষ থেকে যুক্তি বের করেছে না এটা গ্রহণযোগ্য না এছাড়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মাজমাইনদের আমলের বিরোধী হচ্ছে এটা এক তো নবীর নির্দেশ বিরোধী আমল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মাজমাইনের আমলের বিরোধী কারণ সাহাবায়ে কেরাম আগে শুনেছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন আমরা খাবার বের করতাম কি বের করতাম খাবার মূল্য বলেছেন এছাড়া যদি মানুষ মূল্য বের করে তাহলে যাকাতুল ফিতর হচ্ছে একটা নিদর্শন বাহ্যিক একটা নিদর্শন টাকা দিলে বুঝে যায় কি আর যদি চাউল দিয়ে বুঝে গেলে যাকাতুল ফিতর আমরা এখন আগে ভাগেই মানুষ পত্র পত্রিকায় নেটওয়ে সব আগে ভাগেই ছেড়ে দেয় এই বছর যাকাতুল ফিতর এত টাকা কিন্তু বাংলাদেশের প্রধান খাবার চাউল চাউল দিবেন এক সা পরিমাণ হচ্ছে কত কতটুকু সা ৩ কেজি দিয়ে দিন একটু বেশি দূরে তো অসুবিধা নেই প্রচার করবেন ওটা না করে এই বছর যাকাতুল ফিতর এত টাকা আবার দেখা যায় যাকাতুল ফিতর গ্রামে যেমন চাউল গ্রামে হয়তো দূর দূরান্তে হয়তো চাউলের দাম কম হতে পারে হ্যাঁ আচ্ছা কোনো কোনো জায়গায় বেশি হতে পারে তো লেভেল তো ঠিক থাকলো না আপনি আপনার হিসাব করে দিয়েছেন যেমন ৫০ টাকা হ্যাঁ ওইটা এক এলাকার জন্য গ্রহণযোগ্য অন্য এলাকার জন্য গ্রহণযোগ্য না মেইন শহর থেকে আনে এত টাকা আর একটু দূর গিয়ে সে আরো বেশি লাভে বিক্রি করে তো বেশ কম হয়ে যায় কিনা কিমত মূল্য ঠিক থাকে না এরকম না করে আপনি যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত সেটাই বলুন সেটাই প্রচার করুন এক সা পরিমাণ কোরবানি বাহ্যিক নিদর্শন মূল্য দিলে হয় না ওইভাবে যাকাতুল ফিতর মূল্য দিলে হবে না এটাই বিশেষ স্পষ্ট আমি বলেছি আলেমদের মতবিরোধ থাকলো এটি আসল ইখতিলাফ করে আপনি যান কোন দিকে আমরা আমল করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায়। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে ফিতরা বের করার সময় কোনটা? ওয়া আম্মা ওয়াক্ত উজুবুল ফিতরা ফাহুয়া গুরুবুশ শামস লাইলাতুল ঈদ, ঈদের দিন বা রমজান মাস শেষ হয়েছে, ঈদের রাত যখন রমজান মাস একদম শেষ হয়, ঈদের রাত হয়, সূর্যাস্ত হয়ে গেছে, তারপরে কি হলো? যাকাতুল ফিতর ওয়াজিবুল ওয়াক্ত, যাকাতুল ফিতরের ওয়াজিব ওয়াক্ত কোন সময়? ওই সময়। এবারে যে সামর্থ্যবান হবে তার উপর এই সময় যাকাতুল ফিতর ওয়াজিব হবে, এর আগে ওয়াজিব হবে না। 30 তারিখ অথবা 29 তারিখ সূর্যাস্তের পূর্বে, অর্থাৎ ঈদের রাতের সূর্যাস্তের পূর্বে যদি সে মারা যায় 2-3 মিনিট আগে, 5 মিনিট আগে, তো তার উপর যাকাতুল ফিতর ওয়াজিব নয়। বুঝতে পেরেছেন? وان ما مات بعده ولو بدقائق وجب اخراج فطره, আর ঈদের রাতের 30 তারিখ 29 তারিখ সূর্যাস্ত হওয়ার পর, সূর্য ডুবে যাওয়ার পর 3-4 মিনিট পর মারা গেছে, কত 1 মিনিট পর মারা গেছে সূর্যাস্ত, তাহলে কি হবে? যাকাতুল ফিতর ওয়াজিব হবে। ولو ولد شخص بعد الغروب ولو بدقائق لم تجب فطرته لكن يسن اخراجها كما سبق, وان ولد قبل الغروب ولو بدقائق وجب اخراج الفطر عنه. রোজন যদি কারো জন্ম হয় সূর্যাস্তের পর কয়েক মিনিট পরে, তাহলে তার উপর ফিত্র ওয়াজিব নয়। আর যদি কিন্তু বলছেন ফিতর যাকাত বের করা সুন্নাহ, তার ক্ষেত্রে মানে যে সময় যাকাতুল ফিতর ওয়াজিব হবে সূর্যাস্তের পর, এই ওয়াক্তের আগে তার কি হয়েছে? জন্ম হয়েছে, না না এর পরে জন্ম হয়েছে। ওলা বলি দে শখস বাদ সূর্যাস্তের পর তার জন্ম হয়েছে, তো ওয়াজিব হওয়ার যে সময় এর পরে জন্ম হয়েছে, তাই তার ফিতর ওয়াজিব নয়। কিন্তু লাকিন ইয়াসান্নু ইখরাজুহা, যাকাতুল ফিতর এই সময় আদায় করা সুন্নাহ। ওয়া ইন উলিদা ক্বাবলা আল-গুরুব ওয়া লাউ বিদাকায়িক ওয়াজাবা ইখরাজুল ফিতরাতি আনহু, যদি সূর্যাস্তের পূর্বে কয়েক মিনিট পূর্বে যদি তার জন্ম হয় তাহলে কি হবে? ফিতরা বের করা ওয়াজিব হবে। এরপর বলছেন وانما كان وقت وجوبها غروب الشمس من ليله العيد لانه الوقت الذي يكون به الفطر من رمضان وهي مضافه الى ذلك فانه يقام زكاه الفطر من ذلك على مكان ذاك ذلك الوقت. يعني غروب الشمس সূর্যাস্ত পরে এই ওয়াক্ত যাকাত الفطر وقت ليله العيد ঈদের রাতে, আর ফিতরা এর সম্পর্ক এই সময়ের সাথে, মানে আপনি শেষ দিন রমজান মাসের শেষ দিন রোজার ইফতার করেছেন, রোজার সময় শেষ, তারপরে কি হবে? ফিতরা যাকাত আসবে। শেষ দিন রোজা শেষ করেছেন, সূর্যাস্ত হয়ে গেছে, এখন কি করলেন আপনি? ফিতরা ফুতুর সাফ ফুতুর করলেন না, ইফতার, এরপরে আপনার উপর কি আসবে? অতএব এইটি হচ্ছে শেষ রহমতুল্লাহ বলছেন, এটি হলো যাকাতুল ফিতরের ওয়াজিব হওয়ার ওয়াক্ত, আল্লাহু আলাম। এবারে যাকাতুল ফিতর কোন সময় আদায় করবেন? এটা হলো দুই রকম ওয়াক্ত, একটা হলো উত্তম ওয়াক্ত আর আরেকটা হলো জায়েজ ওয়াক্ত। উত্তম ওয়াক্ত হচ্ছে ঈদের দিন সালাতে যাওয়ার পূর্বে আদায় করা, ঈদের দিন সালাতে যাওয়ার পূর্বে আদায় করা। এখানে একটু কঠিন হয়, খোঁজার পর মানুষ পাওয়াই যায় না, কিন্তু আমাদের দেশে পাওয়া যায়, সময় লাগে, সময় থাকে, কিছু পাওয়া যায় না, আর ওখানে গরিব মিসকিনও অনেক আছে আলহামদুলিল্লাহ। তো ঈদের দিন সলাত, ঈদের সলাতে যাওয়ার পূর্বে আদায় করা উত্তম। আচ্ছা, এজন্য বললেন কানা মিনাল আফদালি তাখির সলাত ঈদ ইয়াউম আল ফিত্র ইত্তাসি আল ওয়াক্ত লিইখরাজ আল ফিত্রাহ, এজন্য উত্তম হলো ঈদের সলাত, ঈদুল ফিত্রের সলাত একটু বিলম্বে হবে, যেন মানুষ যাকাতুল ফিত্র আদায় করতে পারে। এখন তো আমরা বুঝতে পারি না, এটা প্রায় সমানই, এখানে এই জায়গায় সব সমান না, ঈদ উল ফিত্র আর ঈদ উল আদহা সবই সমান, কিন্তু আমাদের দেশে মোটামুটি খারাপ নয়, বেশ কম করা হয়, ঠিক না, ঈদ উল ফিত্র একটু বিলম্ব হয় আর ঈদ উল আদহা একটু আগে হয়, তাই নাকি? ইনশাআল্লাহ খায়রাত। এবারে হলো জায়েজ হোক, ঈদের দিনের একদিন দুই দিন আগে আদায় করা জায়েজ, এই সুযোগ পাওয়া যায় না যেহেতু এখানে, তো একদিন দুই দিন আগে আপনি আদায় করে নেবেন। আরেকটা কথা, আমাদের যেহেতু সৌদির অবস্থা ভালো, ফাইন্যান্সিয়াল দিক এখানকার অর্থনৈতিক অবস্থা ভালো, তো আমরা সাধারণত আমাদের লোকজন এখানে আদায় করে না, বাংলাদেশ আদায় করে, কোনো অসুবিধা নেই, জায়েজ, ইন্ডিয়া আদায় করো আলহামদুলিল্লাহ, ওখানকার গরিব মিসকিন বেশি, ওদেরকে দিয়ে ভালো। সহিহ বুখারীতে আছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, কান ইবনে উমর ইউতি আলি সগীর ওয়াল কাবীর হাত্তা ওয়া ইন কানা ইউতি আন বানী, বলছেন ছোট বড় সবার পক্ষ থেকে দিতেন, নাতে বলেন আমার আমার সন্তানদের পক্ষ থেকে দিতেন, কারণ দাদা দিচ্ছেন সবার পক্ষ থেকে, এই জন্য আগে বলেছি যে বাবা সবার পক্ষ থেকে দে, বুঝতে পারছেন? ওকালে ইয়াকিহাল লাযী ইয়াকবালুনহা, কাকে দিতেন? যে যাকাতুল ফিত্র নেয় তাকে দিতেন, যে গ্রহণ করে, যেমন অনেকে যায় মক্কায়, ৩ কেজি ৩ কেজি করে চাল আপনি ওখানে কিনলেন, ওখানে লোক দাঁড়ানো, ওদেরকে দিলেন, বুঝতে পারছেন? ও জমা করে ওখানে রেখেছে, জমা করে আবার এদেরকে আবার বিক্রি করে, আপনি দেখছেন এই অবস্থা। অথবা এখানে যারা বিক্রি করে, জানি না অল্লাহ আলম সামনে যাবো না, কিন্তু একটা হয়তো হতেও পারে অসম্ভব না, যে যারা ওখানে বিক্রি করে ওরাই ও তুই তোলে, বুঝছেন? একই গোষ্ঠী ওরা মজুদ, আবার যদি এটা হয়তো আপনি গলত হলো, আল্লাহ মাফ, আপনার তো একটু খেয়াল, আপনার একটু ব্রেন খরচ করবেন, কে উপযোগী কে না, আমরা এখানে দেখতে পাচ্ছি না, তো গরিব মিসকিন আলহামদুলিল্লাহ আমাদের দেশে বেশি এখন একদিন দুদিন আগে তারা দিতেন যাকাতুল ফিত্র, সহজ হয় গরিব মিসকিন আগে ভাগে পেল, উপকৃত হলো। বাকি রয়ে গেছে ঈদের সলাতের পর পর্যন্ত বিলম্ব করা যাকাতুল ফিত্র আদায়ে জায়েজ নয়, লা ইয়াজুজু তাখিরুহা আন সলাতি ঈদ। তবে বিশেষ কারণে যদি হয় সেটা ভিন্ন কথা, কারণ স্বেচ্ছা এরকম করলে যাকাতুল ফিত্র আদায় হবে না, বলছেন ফা ইন আখারাহা আন সলাতি ঈদ বিলা উযরিন লাম তুকবাল মিনহু লিআন্নাহু খিলাফু মা আমরা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোন পুজোর ছাড়াই বিলম্ব করে তাহলে এই অবস্থায় তার এই সাদাকা, এই যাকাত কবুল হবে না। তবে যদি রিপিট করছি না, তবে যদি বিশেষ কারণে বিলম্ব করে তাহলে অসুবিধা নেই। যেমন হঠাৎ করে শুনতে পেরেছে ঈদ, তো ঈদের সালাতে চলে গেছে, কাউকে পায়নি জাকাতুল ফিতর দেওয়ার মতো, এরকম হতে পারে। 29 তারিখ চাঁদ দেখা যায়নি, তো পরের দিন কি ঈদ ঈদ হবে না, চাঁদ দেখা যায়নি, শুনেছি হঠাৎ করে সকাল 8টায় শুনতে পেয়েছে মনে করেন, অথবা 7টায় আর ওই সময় ঘোষণা আছে এখন ঈদের সলাৎ, তো তাড়াতাড়ি করে এই মুহূর্তে জাকাতুল ফিতর বের করবে, কোনো মিসকিনও পাচ্ছে না, গরিবও পাচ্ছে না, বের করতে পারছে না। তো এই অবস্থায় যদি এটা বলছেন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাহলে এই অবস্থায় যদি ঈদের সালাতের পর আদায় করে তাহলে জায়েজ হবে। আল্লাহু আলাম। ওয়াজিব হলো যে জাকাত পাওয়ার উপযোগী তার কাছে দেয়া, কিংবা তার যদি কোনো জিম্মেদার থাকে ওয়াকিল গ্রান্টার ওর কাছে দেয়া, সালাতের আগে, সালাতের পর না। সালাতের পর না, আগে বাকি। যেমন আপনি দিয়েছেন একজনকে এখানে 100টাই ইয়েতিম আছে, তো মিসকিন ইয়েতিম খানা, মিসকিন খানা সহ গরিব, আপনি ওখানে যে দিবেন মাদ্রাসার জিম্মেদারকে আগে ভাগে দিতে হবে, একটা কথা বলো, ইয়েতিম খানার জিম্মেদারকে আগে ভাগে দিতে হবে, দিলেন পরে হবে না, আগে ভাগে দিতে হবে, আগে দিতে হবে। কোন জায়গায় আদায় করবেন জাকাতুল ফিতর, আসল হলো যে স্থানে আপনি আছেন ওই জায়গায়, কারণ ওখানে আপনি রোজা রেখেছেন, ওখানে আপনি সিয়াম পালন করেছেন, তো ওখানে দিলেন। তবে যদি এরকম হয় যেখানে আপনি আছেন ওই জায়গায় মানুষ সবাই বিত্তবান, সবাই ধনী, গরিব নাই, পাওয়াই যায়, আমরা যেখানে আছি কাকে এবং গরিব, যাকে দিবেন ও আপনার থেকে আরো বেশি ধনী, হিসেব করে দেখুন। আল্লাহুল মুস্তাআন। এই অবস্থায় এদেরকে না দিয়ে যেখানে বেশি প্রয়োজন, গরিব মিসকিন বেশি, ওখানে স্থানান্তরিত করা যায়, এর মধ্যে সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ, কোনো সন্দেহ নেই। বললাম এই কান্দর ফতোয়া, এখানে আপনি আছেন এর থেকে বেশি প্রয়োজন ওখানে, মানুষ কত মানুষ আছে উলঙ্গ অবস্থায় আছে, বস্ত্রহীন অবস্থা, খাওয়া দাওয়া খেতে পারছে না, ভুখারাঙ্গ অবস্থা এখন আছে বাংলাদেশ, আছে না ইন্ডিয়া নাই, 60% মানুষ ইন্ডিয়ায় দারিদ্র সীমার নিচে, ঠিক কিনা, তাও না হলে হালকা মনে হয় একটু কম বেশ হতে পারে, প্রায় রাবল মুসলমান, যে এলাকায় গরিব মিসকিন বেশি ওখানে দিবেন, স্থানান্তরিত করা যায়। যেমন আড়াই কেজি চাউল অথবা 3 কেজি একজনকে দেয়া জরুরি না, বন্টন করতে পারেন, আলহামদুলিল্লাহ, সহজ। দেখলেন আপনার ভিতরে জাকাত 3 কেজি, উনি আমাকে দিয়েছে তো আমার হয়ে যাবে, আপনি ওকে জানিয়ে দিবেন। তবে এর পূর্বে যে আলোচনা করেছেন, সে যদি এর থেকে আর বেশি কিছু না পায় তাহলে সে ওইটাই দিবে। আগে বললেন না শেষ রহমতুল্লাহ, والله اعلم الله আমাদের সকলকে তার যাবতীয় বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় আদায় করার তৌফিক দান করুন। এই হলো যাকাতুল ফিতরের সংক্ষিপ্ত আলোচনা, শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দরভাবে পেশ করেছেন, আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিইল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইয়িতিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'উনা ওয়া জিদনা 'ইলমান তানফা'উনা বিহি وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.